الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদের সকলকে ওয়ানাইজা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সানাইয়া সেন্টারে এশার সালাত আদায় করার পরে দিনী আলোচনা করা এবং শোনা, কোরআন শিখা এবং কোরআন শিখানো, নবীর সুন্নাহ শিখা এবং শিখানোর জন্য এই জায়গায় জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসারের একটি আয়াত মাত্র পাঠ করলাম। রাব্বুল আলামিন বলেছেন, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ, আর সকলকেই চিন্তা ভাবনা করা উচিত তারা আগামী কাজের জন্য কি পেশ করছে, অর্থাৎ মৃত্যুর পরের যে জিন্দেগি, যে জীবন, সেই জীবনের জন্য আমরা কি পেশ করছি, সেজন্য আমাদের সকলকেই চিন্তা করা উচিত, ভাবা উচিত। শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া করলাম, কিন্তু লাস্টে চলে গেল মৌত, তখন আমার সাথে কি থাকবে, কোন জিনিস আমার সাথে যাবে, কিয়ামতের দিন বা মৃত্যুর পরে আমি কোন আমল দ্বারা, কোন কাজ দ্বারা উপকৃত হব, আল্লাহ বলছেন আমাকে চিন্তা ভাবনা করা উচিত, ভাবা উচিত। বর্তমান যে জিন্দগি, এই জিন্দগি ক্ষণস্থায়ী, পরবর্তী আমাদের পরবর্তী যে জিন্দগি আসছে আগামীকাল, ওই আগামীকালের জিন্দগি কিন্তু কখনো শেষ হবে, ওর শুরু আছে শেষ নাই। মৃত্যুর পর যে জিন্দগি, কবরের জিন্দগি, এই কবরের জিন্দগি হচ্ছে আখিরাতের জিন্দগি, আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম নামে ওখান থেকে আপনারা আখিরাত শুরু। যদি প্রথম কবরের জিন্দগি, বরযখী জিন্দগিতে যদি আপনি সফল হয়ে যেতে পারেন, তাহলে আখিরাতের জিন্দগিতে অবশ্য অবশ্যই আপনি সফল হবেন। আর এখানে যদি আটকা পড়েন তাহলে সব জায়গায় আটকা পড়েন। তাই আমার ভাইয়ারা, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই সেন্টারে আসা, এই সেন্টার আলহামদুলিল্লাহ অনেক সেন্টার, আল্লাহর ফজল আর করম। যদি এই সেন্টার না থাকতো তাহলে আমরা আজকে এখানে জড়ো হতাম না, তিনি আলোচনা করতাম না, আলোচনা শুনতাম না, একজন এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতাম না, দিনকে সামনে রেখে আল্লাহ এটা কত বড় নিয়ামত আমাদের উপর। আল্লাহ বলেছেন, দুনিয়াল্লাহ লাতুসুহা, আল্লাহ পাক তোমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন, যদি তোমরা সেসব নিয়ামত গুনতে চাও তাহলে গুনে গুনে শেষ করে করা যাবে না। আর আল্লাহ পাক যেসব নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই সব নিয়ামতের মধ্যে সবার বড় যে নিয়ামত, তা হচ্ছে নিয়ামত ইসলাম, ইসলামের নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, যদি এই ইসলামের নিয়ামতে আমরা থাকতে পারি আর এরপর যদি আমাদের মৃত্যুবরণ হয়, তাহলে আমরা আশা রাখতে পারি আমরা কিয়ামতের জিন্দেগিতে আমরা সফল হবো। ইসলামের নিয়ামত, দিনের নিয়ামত যদি আমরা না পাই, আমরা যদি দিনের নিয়ামত থেকে বঞ্চিত হয়, তাহলে সব জায়গায় বঞ্চিত। আল্লাহ নিয়ামতের হেফাজত ভাই আমার, আজকে ভোর পাঁচটায় সারা বাংলাদেশে আপনারা শুনেছেন ভূমিকম্প হয়েছে, বিভিন্ন জায়গায় বিল্ডিং হেলেছে, কোন কোন স্থানে বিল্ডিংগুলিতে এমারতগুলিতে ফাটল উদ্ধৃত হয়েছে, অনেকেই আহত হয়েছে, দুই একজন নিহত হয়েছেন বলে প্রকাশ করা হয়, কিন্তু হতে পারে আমি আমার আশপাশেই কয়েকজন বেহুশ হয়ে পড়েছেন বলে শুনেছি। আমার আশপাশে আমরা তো হয়তো বলতে পারি ভূমিকম্প ভৌগোলিক তত্ত্ব মোতাবেক এইসব কারণে হয়, এইসব কারণে কিন্তু আমাদেরকে দেখতে হবে এই সব কিছুর সৃষ্টিকর্তাকে, সব কিছুর পালনকর্তাকে, সব কিছুর পরিচালনাকারীকে, সব কিছুর নিয়ন্ত্রককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি রব্বুল আলামিনের পক্ষে কাজ করি, রব্বুল আলামিনের বিধিবিধান যদি আমরা পালন করে চলি, তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ পাক আমাদের উপর আযাব নাযিল করবে না, কারণ নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, এই পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, পাহাড়ের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, নদীর নিয়ন্ত্রণ ক্ষমতা আমার কাছে না, আমাদের কাছে না, সমুদ্রের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের কাছে না, সবকিছুর নিয়ন্ত্রণকারী একমাত্র হলেন আল্লাহ। ভাইয়েরা এই শুধু আপনারা ভৌগোলিক তত্ত্ববিদ যারা, ওদের কথা শুনবেন না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ, আপনার আদর্শ কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কালাম। আপনাকে দেখতে হবে আল্লাহর কালামে কি আছে, আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কারণ আমাদের আদর্শ পুরুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম আমাদের মানদণ্ড, আর তার হুবহু নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর এই নবী, এই রাসূল হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল কওনাইন, খাতিমুন নবিয়্যিন, রাহমাতুলিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরামার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আযাব গজব নাযিল হয়, এই সব সম্পর্কে অনেক কিছু বলেছেন। এখানে আমি কয়েকটি হাদিস সংকলন করেছি, মানে জমা করে আপনাদের কাছে পেশ করছি, যেসব হাদিস এখানে পেশ মানে জড়ো করেছি সব কঠিন পেশ করতে পারবো না সময় হবে। প্রথম যে হাদিস বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ আনজালা সাতওয়াতাহু বিআহলিল আরদি ওয়া ফীহিমুস সালিহুন ফায়াহলিকুন বিহালাকিহি। হে আল্লাহ রাসূল, আল্লাহ পাক কি জমিনের অধিবাসীদের উপর আযাব নাযিল করবেন এমন অবস্থায় যে এদের মাঝে কিছু নেক লোক থাকবে, ভালো লোক থাকা সত্ত্বেও কি আল্লাহ পাকের আযাব নাযিল হবে? আর যখন আযাব নাযিল হয় তখন এইসব নেক লোক কি ওদের মতো ধ্বংস হয়ে যাবে? তাই আমরা দেখতে পাই যখন কোন এলাকায় আযাব নাযিল হয় তখন শুধু অসৎ লোক যায় না, খারাপ ভালো লোক যায়, ভালো লোক যায় না? এটা হচ্ছে মা আয়েশার প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা আনজালা সাতওয়াতাহু বিআহলি নিকবাতিহি وفيهم الصالحون فيصيرون معهم ثم يبعثون على نياتهم. رواه ابن حبان في صحيحه. وقال الشيخ الألباني رحمه الله صحيح لغيره. حديث صحيح. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আয়েশা, আল্লাহ যদি তার আযাব নাযিল করে ভূপৃষ্ঠে যারা আযাবের উপযোগী তাদের উপর, আর যদি তাদের সাথে নেক লোক থাকে তাহলে এরা সবাই ওদের সাথেই চলে যাবে, অর্থাৎ ওদের মতোই ধ্বংস হবে। কিন্তু কাল কিয়ামতের দিন যখন তারা উঠবে, সবাই নিজ নিজ নিয়ত অনুযায়ী উঠবে। আপনার যে নিয়ত আছে, আপনি উঠবেন, আপনি অসৎ লোকের সাথে থাকবেন না, আপনি ভালো লোকের সাথে থাকবেন। আচ্ছা, ইয়া না কোন সময় নাজিল হয়? আমরা তো অনেকে মনে করি শুধু পরীক্ষা, কোন সময় আল্লাহ পাক পরীক্ষা করে, কোন সময় আল্লাহ পাক আযাব নাযিল করে, কিন্তু কোন সময় আল্লাহর আযাব নাযিল হয়? সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস বলছেন, মুআয হুযাইফা রাদিয়াল্লাহু আনহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا منه ثم تدعونه فلا يستجيب لكم. حديث الترمذي أتى سنة الترمذي حديث حسن. الله رسول صلى الله عليه وسلم ويش الطرق وشهم جار خاتي عمار جان رأيته تمرا صوت كجر عدش قربه অসৎ কাজ দেখলে বারণ করবে, যদি এরকম না করো তাহলে অচিরেই আল্লাহ পাক তোমাদের উপর আযাব নাযিল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি সর্বত্র আল্লাহ নাফরমানি ছড়িয়ে যায়, বর্তমান আপনারা দেখছেন, আস্তাগফিরুল্লাহ, এই যে আপনারা নেট নিয়ে বসে থাকেন, অশ্লীলতা ছড়াচ্ছেন, হয়তো আপনারা ছড়াচ্ছেন না কিন্তু বেশিরভাগ ওগুলো অশ্লীলতা, গলত ফিল্ম, গলত কথিত নায়ক নায়িকার এই অনেকটা আছে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, উলঙ্গ উলঙ্গপনা, বেলেল্লাপনা, বেহায়াপনা। আমি নিজে দেখতে পাচ্ছি অশ্লীলতা ছড়াচ্ছে, নির্লজ্জতা ছড়াচ্ছে। ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم في الدنيا والاخره لهم عذاب اليم في الدنيا والاخره যারা চায় মুমিনদের মধ্যে যেন অশ্লীলতা ছড়ায়, যারা এরকম চায় আর অশ্লীলতা ছড়ায় তাদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে এবং আখিরাতে আযাব রয়েছে। ভাইরামা, ভয় করুন আল্লাহকে, অসৎ কাজে সহযোগিতা করবেন না। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব বলেছেন, তোমরা নেক কাজে আল্লাহর বিধির কাজে, আল্লাহর বিধিবিধান পালন করার কাজে তোমরা একজন আরেকজনের সহযোগিতা করবে, কিন্তু অসৎ কাজে, দুর্মের কাজে, গুনাহের কাজে একজন আরেকজনের সহযোগিতা করবে না। আপনি আজ ফেসবুক চালাচ্ছেন, আপনি আজ ইমো চালাচ্ছেন, বিভিন্ন রকমের আজ হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, আপনি যদি প্রচার করেন গলত, তাহলে যারা গলত করছে, গলত প্রথমে যারা গলত শুরু করলো তাদের সাথে আপনিও শুরু, আপনিও শরীক হয়ে গেলেন। রব্বুল আলামিন বলেছেন, লাহুম আযাবুন আলীম ফি দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। তাই ভয় করতে হবে কিনা? আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা অসৎ কাজ বারণ না করো, সৎ কাজের নির্দেশ না দাও, তাহলে আল্লাহর আযাব অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব উদ্ধারিত হয়ে যাবে। যখন আল্লাহর আযাব নাযিল হবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত, আমিন। ভাইরা আমার, আজকের এই ভূমিকম্প পরবর্তীতে কোন ভূমিকম্প আসছে আমাদের ভয় করা উচিত, সকলকে ইমানের অবস্থায় থাকা উচিত, মৃত্যুকে স্মরণ করে থাকা উচিত। কোন দিন মত আসবে, আজকে আসবে না কালকে আসবে আপনি জানেন না। যদি প্রলয় সৃষ্টি হয়ে যায় আপনি আমাকে বাঁচাতে পারবেন? আপনাকে আমি বাঁচাতে পারবো? আমি নিজেই বাঁচতে পারবো না তো আপনাকে কিরকম বাঁচাবো? যদি আল্লাহ আমাকে রক্ষা না করে আপনি আমাকে রক্ষা করতে পারবেন না, আপনি আমাকে বাঁচাতে পারবেন না। খবরদার, কেউ কারোর উপর যেন জুলুম না করি। খবরদার, কেউ যেন গুনাহ না করি, গুনাহের কাজে সহযোগিতা না করি, অশ্লীলতার কাজে যেন আমরা সহযোগিতা না করি। অশ্লীলতা যত ছড়াবে ততই আল্লাহর আযাব নিকটবর্তী হওয়ার সম্ভাবনা বেশি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা মিন রাজুলিন ইয়াকুনু ফী ক্বাউমিন ইউআমালু ফীহিম বিল মাআসি يقدرون على ان يغيروا عليه ولا يغيرون الا اصابهم الله منه بعقاب قبل ان يموت। যদি কোনো মানুষ এমন সম্প্রদায়ের সাথে থাকে যে সম্প্রদায়ের মধ্যে আল্লাহর নাফরমানি ছড়িয়ে আছে, যেখানে আল্লাহর নাফরমানি করা, আর তারা এই আল্লাহর নাফরমানির পথ রুদ্ধ করার মতো তাদের শক্তি রয়েছে, এতচ্ছত্ত্বেও তারা আল্লাহর নাফরমানি বন্ধ করার চেষ্টা করে না, তাহলে তাদের উপর তাদের মৃত্যু আসার পূর্বে অবশ্য অবশ্যই আল্লাহর গজব গজব নাযিল হবে। আপনারা কথা বুঝতে পারছেন? আল্লাহর আযাব নাযিল হবে। আপনি বলবেন না এটা শুধু সরকারের কাজ, আপনার সরকার তো এমনই। যদি সরকারের কথা বলেন ও তো অশ্লীলতাই ছড়াচ্ছে, কিন্তু আপনি তো জনগণ, আপনার দায়িত্ব আপনি আপনার তৌফিক অনুযায়ী আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বারণ করতে হবে, ঠিক কিনা? আপনি আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি বলেন না কি করব সবই ঠিকই আছে, হ্যাঁ, তাহলে আপনি ওই সব গণতন্ত্রের সাথে আপনিও সাংসারিক হয়ে গেলেন। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাকু মা মান আহাব্বা, যে যাকে ভালো পায় তার সাথেই তার শাসন হবে। আমি আরো বলি, আমাদের দেশে তো সর্বত্র শিরিক আর বেদাত ছড়িয়ে আছে, সবচেয়ে বড় যে জিনিস শিরিক, কবর পূজা, গুর পূজা, পীর পূজা, লেখা পূজা, ভণ্ড পূজা সর্বত্র ছড়িয়ে আছে। কবর পূজা, কি বলবো, আরেকটা আছে হকানি পীর, আরেকটা না হক পীর, পীরের কোন কথা আছে কোরআন শুনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার পরে পীরের আসবে তোমরা পীরদেরকে ধরবে। আল্লাহ পাক আপনাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন সৌদিতে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকটা বুঝতে পারছেন, ফারাক আছে না? আমার কথা শুনে আপনি পরিবর্তন হবেন কেন? আপনার সামনে রয়েছে আল্লাহ আল্লাহর কালাম, আপনার সাথে রয়েছে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কিছুটা বর্তমানে আরবি কিছু না কিছু বুঝতে পারছেন, শুধু বলবেন না। আমার দেশের আলিম, কালকে একজনকে একজন আমাকে আমাকে প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, সম্ভবত বাহরাইন গুঞ্জে গেছে কতরা, সে বলছে আলিম, আপনি আলিম, অমুক আলিম, অমুক আলিম। আমি তাকে বললাম, দেখো এরকম বললে হবে না, আপনি এসেছেন সুদূর বাংলাদেশ থেকে এখানে কামাই করার জন্য, আপনি বুঝতে পেরেছেন ওখানে গেলে আমি কামাই করতে পারবো বেশি, বাংলাদেশে তো থাকলে তো আপনি কামাই করতে পারবেন, ঠিক না? তো এখানে কেন আসলেন? আল্লাহ পাক আপনাকে দুনিয়া কামাই করার জ্ঞান বুদ্ধি দিয়েছে, তো আল্লাহ কি আপনাকে দিন কামাই করার মতো জ্ঞান বুদ্ধি দেয়নি? সবাই বলেন তো তিন বুঝার মতো জ্ঞান বুদ্ধি দেয়নি। আল্লাহ নিজে বলেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাক্ত হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয়ই সাত আসমান সাত জমিনের সৃজনে রাত দিনের পরিবর্তনে এইসব ব্যবধানে ওইসব লোকদের লোকদের জন্য রয়েছে নির্দেশনাবলী আল্লাহর কর্তব্যের, যারা চিন্তা ভাবনা করে যারা চিন্তা ভাবনা করে জ্ঞান খরচ করে। আল্লাহ বলেছে যারা জ্ঞান খরচ করে ওরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় পাশে যখন শুয়ে থাকে তখনও আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে আর চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, সাত জমিনে এইসব সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর বলে রব্বানা মা খালাক্ত হাযা বাতিলা, হে আমাদের রব তুমি এই সব সৃষ্টি অর্থহীন সৃষ্টি করনি, এগুলোর মধ্যে অর্থ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কাজ কি অর্থহীন আছে? না। কোনো কাজ কি অহেতুক আছে? না। আমাদের কাজ হয় অহেতুক, আমরা অনেক কাজ করি অর্থহীন, ঠিক না? কিন্তু আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াফি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে মানুষ অর্থহীন কাজ থেকে দূরে থাকবে। ভাইয়েরা আমার, আমাদের সকলকে পরবর্তী জিন্দগি সম্পর্কে ওয়াকিফাল হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। মরণ একদিন আসবে আর আসবেই, এর পূর্বে দেখো আমরা যেন নিজেরা নিজেদের কর্মের কারণে আল্লাহর আযাবকে টেনে না আনি। দেখেন সামনে একটি হাদিস বলে শেষ করছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন, এই উম্মতে অর্থাৎ এই উম্মত বলতে কোন উম্মত? আমরা বলেন তো এই আমরা কাল উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পরে তো আর কোনো উম্মত আসবে না। আমাদের নবী যেভাবে আখেরি নবী ওইভাবে আমাদের এই উম্মত হওয়া আখেরি উম্মত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের বাপ নন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী খাতিমুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেভাবে আমাদের নবী সর্বশেষ নবী ওইভাবে এই উম্মত সর্বশেষ উম্মত। তো আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে হাসব হবে অর্থাৎ জমি ধসবে, লা ইলাহা মাস হবে অর্থাৎ মানুষের রূপ বিকৃত হবে, আকৃতি বিকৃত হবে। আস্তাগফিরুল্লাহ, জমি ধসা তো বুঝেন আকৃতি বিকৃত মানে মানুষ মানুষ থাকবে না, মানুষ অন্য প্রাণীর আকৃতি ধারণ করবে, হয়তো বানর হবে বা অন্য কিছু হবে মাস। আর আরেকটা হচ্ছে কদ মানে উপর থেকে পাথর বর্ষিত হবে, আল্লাহর আযাব বর্ষিত হবে। কোনো কোনো জায়গায় আমরা শুনতে পাই শুধু পাথর বর্ষে না অন্য কিছু বর্ষে, মাঝে মধ্যে আমরা শুনতে পাব না, কিন্তু এক জামানা আসবে এগুলো প্রবল আকারে বর্ষিত হবে। এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন হবে? কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা যাহারাতিল কিয়াম ওয়াল মাআজি ওয়া শুরিবাতুল খুমুর, যখন গায়িকাদের আধিপত্য সৃষ্টি হবে। গায়িকা আপনার আর কিছু বলো নাকি? অভিনেতা আর অভিনেত্রী আপনার বুঝেন? অভিনেত্রী আস্তাগফিরুল্লাহ আলাযীম, আপনার ফেসবুক চলবে না যদি না দেন। একজন দুইজন না অনেক মানুষ বাংলাদেশের জনগণের মনে খুব কম কম নাকি? হ্যাঁ বলতে হয়। আল্লাহর আযাব নাযিল হয় যেসব কারণে বাংলাদেশের মনে অনেক বেশি, সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের দ্বিধা হবে। মুসলমান হয়ে আমরা এরকম করতে পারি না। কাফির কুফফারকে রব্বুল আলামিন জমিনে দিচ্ছে পৃথিবীতে, ওদেরকে আল্লাহ পাক অবকাশ দেন, কারণ ওদের আখিরাত নেই। কাফিরদের আখিরাত নেই, ওরা চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। আর আমরা হলাম মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। আমাদের রয়েছে কি আখিরাত, দুনিয়া আমাদের আসল লক্ষ্যবস্তু না, আমাদের আসল লক্ষ্যবস্তু হচ্ছে আখিরাত। তাই রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন গুনাহ খাতা মাফ করার জন্য, কিন্তু বলেন আমরা কি আল্লাহর আযাব চাইব না আল্লাহর আযাব থেকে বাঁচব, আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করব। শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আকৃতি বিকৃত হবে এক সময়, জমি ধসবে, উপর থেকে আযাব নাযিল হবে, পাথর বর্ষণ হবে, অগ্নি বর্ষণ হবে, তখন সময় হবে যখন মানুষেরা গায়িকা রাখবে, নারী গায়ক যখন রাখবে, অভিনেত্রীর পিছনে যখন পড়বে, পুরঙ্গ ফিল্ম তখন যখন দেখবে, এইসব কাজকর্ম যখন করবে, আর আরেকটা বল মাঝে বাদ্যযন্ত্র যন্ত্র যখন বাজাবে, বাদ্যযন্ত্র আল্লাহর কালাম শুনতে খুব খারাপ লাগে আর বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালো লাগে, বলে কি বাদ্যযন্ত্র গান চিত্ত বিনোদনের জন্য একটু বাজাচ্ছি আর কি, বলেন চিত্ত বিনোদনের জন্য। আর আমাদের চিত্ত বিনোদন হয় আল্লাহর কালাম পড়লে, আল্লাহ দিকির করলে আমাদের চিত্ত বিনোদন হয়, মন শান্তি পায়। আমাদের মন শান্তি পায় যখন আমরা সালাত আদায় করি, আমাদের মন শান্তি পায় যখন আমরা আল্লাহর কালাম পাঠ করি, আমাদের মন শান্তি পায় যখন আমরা জিকুল্লাহর মজলিসে বসি। সত্যি না মিথ্যে? যদি এরকম হয় তাহলে আমরা সবাই মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। যদি আপনারা এরকম মনে করেন তাহলে আজ থেকে আপনাদেরকে গায়িকাদের পথ ছেড়ে দিতে হবে, আল্লাহর আহ্বান ছেড়ে দিতে হবে, বাদ্যযন্ত্র ছেড়ে দিতে হবে। এমনি ভাবে আল্লাহ আল্লাহ সব রকমের নাফরমানি ছাড়তে হবে। এরপরের অংশ ওয়াসুরি বাতিল খুমু, মদ্য যখন পান করবে তখন আল্লাহর আদাব অবধারিত হবে তাদের উপর। তাই এইসব কার্যকরী কারণ এখানে উল্লেখ করলাম। আরো আছে কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা আয়াত পেশ করি বা হাদিস পেশ করি, দাস পেশ করি, শেষ করার মতো না, কিন্তু অতটুকু বলবেন অনেক সময় লাগে, অল্প আলোচনা অনেক সময় লাগে, ঠিক না? কিন্তু যাই হোক, অল্প আলোচনা করলাম, আশা করি ইনশাআল্লাহ আমরা এর দ্বারা উপকৃত হয়েছি, আর ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়াবার আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়মিত আসবো সকলে যেন তোমার দিনের দিনের দাওয়াতের কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ আমাদের বাক শক্তি বাড়িয়ে দাও, শক্তি বাড়িয়ে দাও, শক্তি বাড়িয়ে দাও, وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا